আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাহ, ওয়া হাযা কিতাবুন মুসাদদিকুন লিসানান আরাবিয়ান লিউনযিরাল লাযিনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই, যিনি আম্বিয়া রসুলগণের মাধ্যমে মানব জাতিকে হিদায়াত দান করেছেন যুগে যুগে। সালাত এবং সালাম নাজিল হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক বিশ্বজাহানের জন্য রহমত করেছেন। আমাদের তাফসীর সূরাতুল আহকাফের আয়াত নম্বর 12 থেকে হবে, যাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার কিতাব সম্পর্কে। অমিন কাবলিহি কিতাব মূসা, আল্লাহ পাক বলছেন যে এর পূর্বে, অর্থাৎ কোরআনে করিম নাজিল হওয়ার পূর্বে, মূসা আলাইহিস সালামের কিতাব তাওরাত নাজিল করা হয়েছিল ইমামাম ওয়া রাহমা, যে কিতাব হচ্ছে পথ প্রদর্শক। ইমাম, ইমাম বলা হয় যে গাইড করে, যে দিক নির্দেশনা দেয়। ওয়া রাহমাতান, আর রহমত স্বরূপ। ওয়া হাযা কিতাবুন, আর এই কিতাব কোরআনে করিম মুসাদ্দিকুন, সেই তাওরাতের বা আগের যে সব কিতাবাদি নাজিল হয়েছে আর তাতে মৌলিক যে বিষয়বস্তুগুলি রয়েছে আল্লাহ প্রদত্ত বিনা বিকৃতিতে, যেই কথাগুলি রয়েছে সেগুলির সমর্থক, সেগুলির সমর্থন করে কোরআনে করিম বা সত্যায়নকারী। লিসানান আরাবিয়া, যা আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আরবি ভাষায় কোরআনে করিম নাজিল করা হয়েছে। সুতরাং কোরআনে করিম পুরোপুরি বুঝতে চাইলে আরবি ভাষা শেখার চেষ্টা করতে হবে, আরবি ভাষার অর্থ বোঝার চেষ্টা করতে হবে। শুধু তেলাওয়াত করাই যথেষ্ট নয়, তেলাওয়াত করা হচ্ছে প্রাথমিক অবস্থা, আক্ষরিক জ্ঞান রাখা বা তেলাওয়াত করা। কিন্তু কোরআন যেইভাবে মুসলিম সমাজে তেলাওয়াত হয় বিনা বুঝে অনারবদের কাছে, পৃথিবীর কোনো কিতাবের সাথে এই খারাপ আচরণ করা হয়নি। দুনিয়ার কোনো পুস্তক আছে যে পুস্তকটা বিনা বুঝাই পড়া হয়? বুঝে না এমনি শুধু পড়ে, এইরকম কোনো কিতাব দুনিয়া পাবেন না। একমাত্র কোরআনে কারিমের সাথে মুসলিমরা এই আচরণ করেছে, যে সম্পর্কে মুসলিমকে চিন্তাশীল হওয়া উচিত যে কোরআন পড়তে হবে বুঝে, যাতে করে আল্লাহ পাকের সম্বোধনটা বোঝা যায় যে আল্লাহ কি বলছেন আপনাকে। লিউনযিরাল্লাযিনা যালামু, যাতে করে এই কোরআনে করিম দিয়ে আল্লাহ পাক সতর্ক করেন জালেম লোকদেরকে। জালেম কারা? যে কোনো গুনাহগার জালেম, যারা পাপ করে তারাই জালেম, আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে। আর সবচেয়ে বড় জালেম যারা আল্লাহর হক নষ্ট করে, শিরিক করে, তাওহীদ নষ্ট করে, শিরিক করে, তারা সবচেয়ে বড় জালেম। আল্লাহ যেন সূরা লোকমানে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। মানুষের ওপর অথবা আল্লাহর কোন সৃষ্টির ওপর অন্যায় করা হচ্ছে জুলম, আল্লাহর মখলুক আল্লাহ সৃষ্টির উপরে জুলম। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে যদি আপনি কোনো অন্যায় কাজ করেন যার দ্বারা হয়তো অন্যের ক্ষতি হচ্ছে না, তারপরেও সেটা জুলম। প্রত্যেক গুনাহকে, পাপকে কোরআন হাদিসের ভাষায় জুলম বলা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে জালেমদেরকে এই কোরআন দিয়ে সতর্ক করা হচ্ছে উদ্দেশ্য। বুশরা লিল মুহসিনিন, আর সৎকর্মশীল নিষ্ঠাবান যারা তাদের জন্য কোরআনে কারিমে সুসংবাদ রয়েছে, ইহকাল পরকালে সম্মানের ইজ্জতের আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ, এই কথা স্বীকার করে, বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, জবানে স্বীকৃতি দান করে, শাহাদাত দেয় এবং কাজেও পরিণত করে আমাদের রব আল্লাহ, নিজেকে মুমিন মুসলিম বিশ্বাসী ঘোষণা করতে লজ্জাবোধ করে না, হীনমন্যতা বোধ করে না। আজকের অনেক মুসলিমরা নিজের ইমান ইসলামের পরিচয় দিতে লজ্জা পায়, যার ফলে কথায় বিসমিল্লাহ নেই, কথায় সালাম নেই, কথায় ইনশাআল্লাহ নেই, কথায় আলহামদুলিল্লাহ নেই, যাতে করে টের না পায়। যদি বিশেষ করে সংখ্যালঘু থাকে সেখানে এত নিজেকে দুর্বল মনে করে, এটা বড় একটা রোগ, যেন সে মুসলিম হয়ে দুর্বল হয়ে গেছে। অথচ আল্লাহ বলছেন, বলবে রব্বুন আল্লাহ, যে আলহামদুলিল্লাহ আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, অন্য আয়াতে বলছেন, ঘোষণা করবে যে আমি মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর বিধান মোতাবেক জীবন গড়ি। সুম্মাস্তাকামু, শুধু আল্লাহকে রব মেনে নেয়া যথেষ্ট না, রব যখন মেনেছেন রবের বিধানের উপর অটল থাকতে হবে। তাই বলছেন সুম্মা অতঃপর ইস্তাকামু, এর উপর দৃঢ় হয়ে গেল, আল্লাহ পাকের দিনের উপর সোজা হয়ে চলল। আল্লাহকে রব মেনে নেওয়ার পরে সোজা পথে যদি চলে, মানে ফরজ ওয়াজিব আদায় করেন, সুন্নত মুস্তাহাব আদায়ের চেষ্টা করেন, হারাম নাজায়েজ থেকে বাঁচেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের কোনো ভয়ও নেই আর তারা চিন্তিত হবে না। আল্লাহ পাক এই দুটো সুসংবাদ দিয়েছেন, আল্লাহর দিনের ওপর অটল যদি থাকেন, আল্লাহকে রব মেনে, তাহলে কোনো ভয় নেই ইহকাল পরকালে, আর কোনো চিন্তাও নেই। যারা গুনাহমুক্ত জীবন যাপন করে, এরে হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। সুতরাং প্রত্যেক মুসলিম হচ্ছে আল্লাহ পাকের সাধারণ ওলি বন্ধু, আর যারা যত বেশি সৎকর্মশীল হবে তত বেশি আল্লাহ পাকের স্পেশাল ওলি বন্ধু হবে। আল্লাহ পাক আমাদের যেন তাঁর ওলি হিসাবে সাদরে গ্রহণ করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। যারা দিনের উপর অটল হলো, আল্লাহকে রব মেনে, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের বিনিময়ে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার হকের কথা, মাতা পিতা যে কষ্ট করেছেন ছেলে মেয়েদের জন্য, এই বিষয়টা উল্লেখ করেছে। ইরশাদ করছেন, ওয়াসাইনাল ইনসান, মানব জাতিকে আমি নির্দেশ দিয়েছি, বেওয়ালেদাহ এহসানা, যে তারা মাতা পিতার সাথে সদাচরণ করবে, সদ ব্যবহার করবে। হামালাথু উম্মুহু কুরহা, কারণ তার মা তাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, 9 মাস 10 মাস পেটে রেখেছে, বড় কষ্ট করেছে। বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, কেন? এই জন্য যে তুলনামূলক বাপের চাইতে মা বেশি কষ্ট করে। 2 নম্বর কথা, বাপের ভয়ে অনেক সময় বাপের শ্রদ্ধা করে, বাবার ভয়ে বা বাবার কাছ থেকে ধন সম্পদ পাবে এই আশায়, আশায় অথবা ভয়ে বাবার হক আদায় করে অনেক সময়, কিন্তু মায়ের ক্ষেত্রে মনে করে মা দুর্বল, কিছুই করতে পারবে না আমার। সুতরাং সেখানে আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা না থাকে, তো মায়ের সাথে নাফরমানি করতে পারে, মায়ের বিরুদ্ধাচরণ করতে পারে, মায়ের সাথে বেয়াদবি করতে পারে, যেমন অনেক ছেলেরাই করে থাকে। বাপের সামনে সোজা, মায়ের সামনে বেয়াদবি করলো, আচ্ছা তোর বাপ আসুক দেখাবো, ঠিক ভয় পেয়েছে। এই জন্য আল্লাহ বিশেষ করে মায়ের কথা এখানে উল্লেখ করেছেন, যে মা বড় কষ্ট করে গর্ভধারণ করে থাকে। ওয়াদাআতু কুরহা, আর যে তাকে ভূমিষ্ঠ করে সেটাও বড় কষ্টে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর তার গর্ভধারণের সময় আর তার দুধ পান ছাড়ানোর সময় হচ্ছে 30 মাস। আল্লাহ পাক এই আয়াতে দুটোকে একসাথে মিলিয়ে 30 মাস বলেছেন, তার মানে 2.5 বছর। আর আরেকটি আয়াতে সূরা বাকারে বলেছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, তার দুধ পান ছাড়ানো হবে 2 বছরে। এই দুটো আয়াতের সমন্বয়ে তাফসিরকাররা, ফোকাহায়ে কেরাম, ওলামায়ে কেরামরা বলেছেন যে দুধ পানের সময় বাচ্চার যে ন্যায্য হক সেটা হচ্ছে 2 বছর, 24 মাস। আর এতে থেকে আরও মাসলা ইস্তেমবাদ করেছে, তাহলে 30 মাসের মধ্যে আর 6 মাস বাঁচে, সুতরাং সর্বনিম্ন গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস। আপনার বিয়ের পরে 6 মাসের মাথায় যদি ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে আপনি অস্বীকার করতে পারবেন না, সেটা আপনার সন্তান, জায়েজ সন্তান, আর কেউ সন্দেহ করতে পারবেন না, জানি না কোথা থেকে আসলে 6 মাসের মধ্যে বাচ্চা হয়ে গেল, কিন্তু 6 মাসের কম হইলে হ্যাঁ আপনার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, হাত্তা ইযা বালাগা শুদ্দাহ, মানুষ দুনিয়ায় কত দুর্বল হয়ে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ধীরে ধীরে ধীরে ধীরে শক্তি শরীরে আসে, হাত্তা ইযা বালাগা শুদ্দাহ, এমনকি যখন সে তার পূর্ণ বয়সে পৌঁছে যায়, সেটা 33 থেকে 40 পর্যন্ত, মানুষের 33 থেকে 40 বছর বয়স, এই সময়টা সবচাইতে তার পূর্ণতার সময়, জ্ঞানের দিক থেকেও আর শারীরিক দিক থেকেও, বিদ্যাবুদ্ধির দিক থেকে শক্তির সময় আর তার মজবুতির সময়, আর তারপরে ধীরে ধীরে দুর্বল হতে লাগে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, অবালাগা আর বাইনা সানা, বিশেষ করে 40 বছর বয়সে যখন পৌঁছে যায়, 40 বছর বয়সে পৌঁছিলে তখন ছেলেমেয়েরা হয়েছে, ছেলেমেয়ের জন্য কি কষ্ট করছে, তখন তার বাস্তব জ্ঞান হয় যে আমার জন্য আমার মাও এরকম কষ্ট করেছে, আমার বাবাও এরকম কষ্ট করেছে, তাই তখন খুব অন্তর থেকে দোয়া বেরোয় মাতা পিতার জন্য। আল্লাহ পাক বলছেন, যখন 40 বছর বয়সে পৌঁছে যায় কালা, তখন এই দোয়া বলে, রব্বি আউযিনি আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আনআমতা আলাই ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ, হে আমার প্রতিপালক, আউযিনি, আমাকে তৌফিক দান করো, শক্তি সামর্থ্য দান করো, যাতে করে তোমার সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি যা আমার ওপর তুমি করেছো, ওয়ালা ওয়ালেদাইয়া, আর আমার মাতা পিতার ওপর যে তুমি অনুগ্রহ করেছো তারও যেন শুকরিয়া আদায় করতে পারি। তাহলে আপনার ওপর যে শুকরিয়া হয়েছে, আপনার ওপর যে অনুগ্রহ হয়েছে, আল্লাহ পাকের রহমত হয়েছে, আল্লাহ পাকের দয়া হয়েছে, তারও শুকরিয়া আদায় করার কথা এখানে উল্লেখ করা হয়েছে, আর আপনার মাতা পিতার ওপর যে অনুগ্রহ হয়েছে তারও শুকরিয়া আল্লাহ পাক শিখিয়েছেন। কেন শিখিয়েছেন? এই জন্য যে আপনার মাতা পিতা যদি সুস্থ না হইতেন তো হয়তো আপনিও অসুস্থ হয়ে জন্মিতেন, আপনার মাতা পিতার অবস্থান যদি ভালো না হইতো, মাতা পিতা যদি শিক্ষিত না হইতেন অথবা শিক্ষা দীক্ষার সুযোগ না দিতেন, আপনাকে নিয়ে গিয়ে চাষে লাগিয়ে দিতেন, কাজে লাগিয়ে দিতেন, কারো বাড়ির চাকর রেখে দিতেন, তাহলে একেবারে মূর্খ হয়ে থেকে যেতেন। তাহলে মাতা পিতার উপর যে নিয়ামত হয়েছে তার একটা ভাগ অবশ্যই পাচ্ছেন, অবশ্যই পাচ্ছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে আমার ওপর যে অনুগ্রহ করেছো তারও শুকরিয়া আদায় করি, আর আমার মাতা পিতার উপর যে অনুগ্রহ করেছো তারও শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক শিখাচ্ছেন, ওয়ান আমালা সালেহান, এবং যাতে করে আমি নেক আমল করতে পারি, এর তৌফিক দান করো, ভালো কাজ করতে পারি, তার দাহু যা তুমি পছন্দ করো। ও আসলেহলি ফি জরুরিয়াত, এই তো বাপ মায়ের জন্য দোয়া হলো, আর নিজের জন্যও দোয়া হলো যে আমাকে ভালো আমল করার তৌফিক দান করো, তারপরে ছেলে মেয়েদের জন্য দোয়া। ও আসলেহলি ফি জরুরিয়াত, আমার উদ্দেশ্যে আমার সন্তান সন্ততিকে সৎ করে দাও, ভালো করে দাও, তারা যেন সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়। ও আসলেহলি ফি জরুরিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আপনার সেই সন্তান কাজে আসবে আপনার মৃত্যুর পরে, যে হচ্ছে আউয়ালা দিন সালেহিন ইয়াদউল্লাহ, যদি নেক সন্তান হয়, সৎ ছেলে মেয়ে হয়, যে আপনার জন্য দোয়া করবে। আর অসৎ ছেলে যদি জন্মে দিয়ে চলে যান, বেনামাজি ছেলে আপনি জন্মে রেখে গেলেন, আপনি দুনিয়াকে কামড়ে ধরে আছে আপনার ছেলে মেয়ে, আখেরাত সম্পর্কে কোনো পরোয়া নেই, তা আপনার জন্য আর কি দোয়া করবে, আপনাকে কি আর নেকি পৌঁছাবে। এই জন্য ছেলে মেয়েদেরকে ইসলামী তরবিয়ত করতে হবে, যাতে করে বাপ মায়ের হক আদায় করার যোগ্যতা লাভ করে। আল্লাহ পাক বলছেন যে ইন্নি তুবতু ইলাইক, হে বান্দা তুমি এইভাবে বলো যে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, আর আমি ঘোষণা করছি যে মুসলিম আত্মসমর্পণকারী যারা অনুগত তাদের অন্তর্ভুক্ত আমি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের আয়াত নম্বর 16 তে ইরশাদ করেছেন, উলাইকাল লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমালু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফী আসহাবিল জান্নাতি ওয়া আদাস সিদকি আল্লাযী কানু ইউআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে এরাই তো সেই লোকেরা যাদের ভালো আমলগুলি আমি সাদরে গ্রহণ করে থাকি, কবুল করে থাকি। কারা? যাদের কথা এর আগের আয়াতে আয়াত নম্বর 15 আল্লাহ পাক ইরশাদ করলেন যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যে তার উপর অনুগ্রহ করা হয়েছে, আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, এহসান করেছেন, তার মাতা পিতার ওপর যে আল্লাহ পাকের অনুগ্রহ রয়েছে তার জন্য শুকরিয়া আদায় করে, এবং নিজের জন্য দোয়া করে যে আল্লাহ সৎ জীবনযাপনের তৌফিক দাও, ছেলে মেয়ের সততার জন্য দোয়া করে যে নেক সন্তান দান করো, অন্যথা যা আজ আনসাইয়া আতেম, তাদের মন্দ যদি কোনো কাজ হয়ে থাকে, তাদের গোনা হয়ে থাকে, সেগুলি আমি উপেক্ষা করি, মাফ করে দিই। ফি আসহাবিল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত। ওয়াদা সিদকিল লাযী কানু ইউআদুন, এই হচ্ছে সত্য ওয়াদা, যেই ওয়াদা যেই প্রতিশ্রুতি তাদের সাথে করা হয়েছে। আল্লাহ পাক নেক সন্তানের কথা, যে ভালো সন্তান বাপ মায়ের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, ছেলে মেয়েদের জন্যও দোয়া করে, এরপরে আল্লাহ পাক অসৎ সন্তানের এক দৃষ্টান্ত পেশ করছে। মাতা পিতা যখন আল্লাহর প্রতি ইমানের কথা বলে, পরকালের প্রতি ইমানের কথা বলে, সৎকর্মশীল হওয়ার কথা বলে, নামাজের কথা বলে, আল্লাহ ভীরুতার কথা বলে, তখন মাতা পিতাকে তখন গালমন্দ করে হয়। তাই এই রকমের দুষ্ট ছেলে সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি, আর সেই খারাপ ছেলে যে মাতা পিতাকে বলে উফফিন লাকুমা, তোমাদের জন্য আফসোস, কি তোমরা এখনো ধর্ম ধর্ম করো, এখনো নামাজ নামাজ করো, এটা কি নামাজের যুগ আর ধর্মের যুগ নাকি, এটা নাস্তিকতার যুগ। হ্যাঁ, আজকাল অনেক ছেলে এরকম কথা মা বাবাকে বলে, এখনো তোমরা ওই আগের যুগে আদমকালেই আছো, কুফুরি কথা, একটি কথা কুফুরির জন্য যথেষ্ট। উফফিন লাকুম, তোমাদের জন্য আফসোস, আতাইদানানি আনুখরাজা, তোমরা আমাকে ধমক দিচ্ছ, ভয় দেখাচ্ছ যে আমাকে উদ্গত করা হবে, মানে আমাকে কবর থেকে আবার উঠানো হবে, আমার পুনরুত্থান হবে, ওইসব কথা বিশ্বাসই করি না, আল্লাহ পরকাল সব বিশ্বাস করি না। ওয়াকাদ খালাতিল কুরুন মিন কাবলি, অথচ আমার পূর্বে বহু জাতি চলে গেছে, কে এসছে, যারা মরে চলে গেছে ফিরে এসছে কি, এইরকম কথা বলে এই বেদিন। এইরকম বেদিনই কথা, খারাপ কথা, ইসলাম বিরোধী কথা, আল্লাহর দিন বিরোধী কথা শুনে বাপ মার মনে খুব কষ্ট হয় যে এত নাফরমান অবাধ্য ছেলে, আল্লাহর নাফরমান, বাপ মায়ের নাফরমান। তখন ওহমা ইস্তাগীসানিল্লাহ, ওই বাপ মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করে, আর তার সাথে সাথে বলে ওয়াইলাকা, হে ছেলে তোমার জন্য দুর্ভোগ, সর্বনাশ, এই অবস্থায় তুমি যদি মারা যাও তোমার সবকিছু অন্ধকার, তোমার জন্য জাহান্নাম রয়েছে। আমিন, ঈমান নিয়ে আসো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহর একত্বে বিশ্বাস করো, আখেরাতে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আল্লাহর কিতাব কোরআনে কারীম বিশ্বাস করো। আমিন, ইন্না ওয়াদাল্লাহ হক, নিশ্চয়ই আল্লাহ পাকের প্রতিশ্রুতি, আল্লাহ পাকের ওয়াদা সত্য। ফায়াকুলু, তখন ওই অবাধ্য কাফের পাপিষ্ট ছেলে বলে, মা হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এই তোমাদের এই কথাগুলি হচ্ছে পূর্বযুগের লোকদের উপকথা, বানানো কিচ্ছা কাহিনী। ধর্ম, ইমান, ইসলাম, পরকাল, আখেরাত হিসাব হবে, জবাব দিতে হবে, এগুলি হচ্ছে ওই কাল্পনিক কিচ্ছা কাহিনী, যেমন আগের যুগের আছে ওই রকমই কথা। এই বলে অস্বীকার করে অবাধ্য ছেলে। আল্লাহ পাক এদের সম্পর্কে বলছেন, উলাইকাল্লাযিনা হাক্কা আলাইহিমুল কাওলু, এই রকম পাপিষ্ট যারা সন্তান তাদের সম্পর্কে আল্লাহ বলছে, এই সব লোকেরাই তো তারা যাদের উপর আল্লাহ পাকের শাস্তির বাণীর বাস্তবায়ন হয়েছে। আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের ঘোষণা যে আল্লাহ প্রত্যেককে জবরদস্তি হেদায়ত করবেন, আল্লাহ কিন্তু স্বাধীন ছেড়ে, এমন নয় যে আল্লাহ পাক অসহায় ছেড়ে দিয়েছেন, সবাইকে কিন্তু স্বাধীন ছেড়েছেন। যে সঠিক পথে আছে তাকেও আল্লাহ স্বাধীন রেখেছেন, সে বিপথে চালিত হইতে পারত, আর যে ভুল পথে আছে তাকেও এই ক্ষমতা দেওয়া হয়েছে যে ভালো পথে আসতে পারত। এই স্বাধীনতা আমরা নিজেরা টের পাচ্ছি, অনুভব করছি, এমন নয় যে আমরা পাথরের মতো, পাথরটাকে যেখানে রেখে দেওয়া হয়েছে ওখানেই থাকবে, ওখান থেকে নড়বে না, কেউ না নড়ালে নড়বে না। আমরা কি সেই রকম না? আমরা স্বাধীনভাবে ইমানের কথা বলছি, স্বাধীনভাবে আখিরাতের কথা বলছি, স্বাধীনভাবে আমরা নামাজ পড়ছি, স্বাধীনভাবে আমরা ভালো কাজ করছি। এইরকমই যারা অবাধ্য না ফারমান, তারা স্বাধীনভাবে গুনার কাজ করছে, জবরদস্তি ধরে নিয়ে গিয়ে গুনায় কেউ লিপ্ত করে দেয় না। আল্লাহ পাকের বাণী যে ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদা, আমি যদি চাইতাম প্রত্যেককে বাই ফোর্স হেদায়ত করতে চাইলে করে দিতাম, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, তবে আল্লাহর বাণী এর আগে ঘোষণা হয়েছে, লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামকে ভর্তি করব। সেই জন্য জাহান্নামের ইন্ধন অনেক মানুষই হবে যারা হেদায়তের তৌফিক পাবে না। আল্লাহ জবরদস্তি হেদায়ত করতে চাইলে আল্লাহ ভালো গুণ ছাড়া মন্দ গুণই দিতেন না, ফেরেশতা চরিত্রের করে দিতেন, ফেরেশতাকে শুধু ভালো গুণ দিয়েছেন, সেজন্য তাদের জন্য জান্নাত নেই, জাহান্নাম নেই। তা আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনে নিয়োজিত রয়েছে এখন, আর আখিরাতে আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনে নিয়োজিত রয়েছে থাকবে। আর আমরা যেহেতু আমাদের মধ্যে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে ভালো মন্দ দুটোই গুণ দিয়েছেন, মন্দ গুণটিকে নির্মূল করেন আপনি আর ভালো গুণকে বাড়াবার চেষ্টা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বদলা দেবেন। মহান আল্লাহ ইরশাদ করছে, এরাই তো তারা যাদের উপর আল্লাহ পাকের আজাবের বাণীর বাস্তবায়ন হয়েছে, ফি উমাম মিন কদ খালাত মিন কাবলিহিম, ওই সব ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত এরা যারা এদের পূর্বে চলে গেছে, মিনাল জিন্নে ওয়াল ইনস, জিন হোক অথবা মানুষ হোক। তাহলে বোঝা যাচ্ছে যে প্রাচীন যুগেও বহু জিন পথভ্রষ্ট হয়েছে, বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে, ইন্নাহুম কানু খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত ছিল, আর এরাও যদি তাদের অনুসারী হয় তাহলে তাদের সাথে উঠবে আর তাদের মতো ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালে কল্লিন দারাজাত মিম্মা আমেলু, আল্লাহ পাক বলছেন প্রত্যেকে যা আমল করবে, যেই রকম আমল করবে, কর্ম করবে, সেই রকমই তাদের মর্যাদা নির্ধারিত হবে। ওয়ালি ইউয়াফি আহুম আমালাহুম, আর আল্লাহ পাক তাদেরকে তাদের পূর্ণ মাত্রায় কাজকর্মের বদলা দিতে চান। ওয়াহুম লা ইউজলামুন, আর তাদের উপর কোনো রকম জুলম অত্যাচার করা হবে না। ওয়া ইয়াউমা ইউরাযুল্লাযিনা কাফারু আলা নার, আর স্মরণ করো যখন কাফেরদেরকে জাহান্নামে পেশ করা হবে, অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা অস্বীকারী, যারা আল্লাহর তৌহিদকে অস্বীকার করে মুশরিক হয়েছে, অন্তরে শির কুফরি লুকিয়ে রেখে মুনাফিক হয়েছে, মুনাফিকের জীবনযাপন করেছে, এই অবস্থায় মারা গেছে শির কুফরির ওপর, পাপের ওপর। আল্লাহ বলছেন যে তাদেরকে জাহান্নামে পেশ করা হবে, মানে নিক্ষেপ করা হবে, আর বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া, তোমরা তোমাদের ভোগ বিলাসের সামগ্রী তোমাদের পার্থিব জগতে শেষ করে ফেলেছে, তোমরা দুনিয়াতে নগদ নগদ ক্যাশ নিয়ে নিয়েছো, এই দুনিয়ায় হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, এখানে যা ইচ্ছা তাই করো, সেখানে হালাল হারাম বলে কিছু ছিল না, বৈধ অবৈধ বলে কিছু ছিল না, নাই অন্যায় বলে কিছু, যা মনে লেগেছে তাই করেছো, তাই খেয়েছো আর তাই ভোগ করেছো, দুনিয়াতে তোমরা তোমাদের বদলা শেষ করে ফেলেছো, ওয়াস্তাম তা তুম বেহা, আর সেই ভোগ বিলাস তুমি করেছো এই দুনিয়ায়, আর তোমরা ভোগ বিলাস করতে থেকেছো, ফালিয়াও মতুজ জাউন আজাব আল হুন, সুতরাং আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে, বেমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আর্জ, কারণ তোমরা পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিলে, বেগাইরুল হক অন্যায় ভাবে, অবিমা কুনতুম তাস্তাকুন, আর তোমরা পাপাচারে লিপ্ত হয়েছিলে, পাপে লিপ্ত হয়েছিলে, ফিস্ক মানে আল্লাহর নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা, তোমরা পাপে লিপ্ত হয়েছে, আল্লাহর নাফরমানি করেছিলে, আর তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিলে, এই অহংকার তোমাদের অধিকার ছিল না, সেই জন্য তোমাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি আজকে রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর আখা আদিন, স্মরণ করো আদ সম্প্রদায়ের ভাই হুদ আলাইহিস সালামকে, স্মরণ করো আদ সম্প্রদায় যে অবাধ্য জাতি ছিল তাদের ভাই, অর্থাৎ তাদের বংশীয় ভাই, এটা ধর্মীয় ভাইরা, এই আয়াতগুলিতে ধর্মীয় ভাই বোঝানো হয়নি, ধর্মীয় ভাতৃত্ব ইমান আর কুফুরের সাথে থাকে না, ইমান দুই দিকে থাকলেই দিনই ভাতৃত্ব থাকে। ওয়াজকুর আখা আদিন, আদ সম্প্রদায়ের ভাই হুদ আলাইহিস সালামের কথা স্মরণ করো। ইজ আনজারা কওমাহু বিল আহকাফ, যখন তিনি তার সম্প্রদায়কে সতর্ক সাবধান করেছিলেন আল্লাহর আজাব থেকে, আহকাফে উপত্যকা বালি মরুভূমির উপত্যকায় যেটা ওমান আর সৌদি আরবের বর্ডার এরিয়া, এই এলাকায় এই জাতি প্রাচীন যুগে বসবাস করত। ওয়াকাদ খালাতিন নুজুর মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, আল্লাহ বলছেন যে তাদের আগে ও তাদের পরে বহু সতর্ককারী নবী রাসূলগণ অতিবাহিত হয়েছেন, আর তারা সকলে বলেছেন আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো তোমরা ইবাদত করবে না। ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমাদের ক্ষেত্রে আমি ভয় করি মহাদিবসের আযাবকে, শাস্তি কি মহাদিবসে কিয়ামতের দিনে তোমাদের উপর ভয়াবহ আযাব নেমে আসবে। কালু, তখন তারা বলেছিল আজে তা না, হে হুদ তুমি আমাদের কাছে এই জন্য এসেছো, লেতা আফাকানা আন আলিহাতেন, আমাদের উপাস্য দেবদেবী থেকে তুমি আমাদেরকে ফিরিয়ে দেবে, ফাতে না বেমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে তুমি সত্যবাদী হইলে যে আমাদের ধমক দেখাচ্ছ আর যে বলছো যে তোমরা যদি আল্লাহকে না মানো, আল্লাহর দিন না মানো, আমার কথা আমি নবী এসছি না মানো, তাহলে তোমাদের উপর শাস্তি আসবে, নিয়ে আসো তোমার শাস্তি কোথায় আছে। তারা চ্যালেঞ্জ করেছিল শাস্তি ক্ষেত্রে, তাড়াতাড়ি করেছিল তারা, আল্লাহ পাক কের আযাব নেমে আসলো তখন তাদের উপর। কালা, তখন হুদ আলাইহিসসালাম বলেছিলেন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই আযাব শাস্তি কখন আসবে কার উপর আসবে এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে, আমার কাছে নেই, সেটার মালিক আমি নই। ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমাকে আল্লাহর বিধান নিয়ে পাঠানো হয়েছে তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, কিন্তু আমি তোমাদেরকে দেখছি যে তোমরা বড়ই মূর্খ জাতি, অজ্ঞ জাতি। তাহলে মূর্খ বলা হয় না ওই ব্যক্তিকে যে অশিক্ষিত, শিক্ষা নেই যার, মূর্খ বলা হয় যে আল্লাহকে চেনে না, যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর সাথে শিরক করে, মূর্খ ওই ব্যক্তি যে পাপে লিপ্ত থাকে। আর অশিক্ষিত মানুষ যদি নেক জীবনযাপন করে আল্লাহ পরকালে বিশ্বাসী হয় সে মূর্খ নাই। এই জন্য আবু জাহাল এত বড় নেতা মক্কার হইলো, সে কি মূর্খ লোক ছিল, মানে এই দিক থেকে মূর্খ ছিল যে সে জ্ঞান বুদ্ধি রাখতো না, সে বিচক্ষণতা রাখতো না, অবশ্যই ছিল, কিন্তু সবচেয়ে বড় কাফের যেহেতু এই উম্মতের ফেরাউন, সেই জন্য তার নামই ছিল, উপাধি দেওয়া হয়েছিল আবু জাহাল, অজ্ঞতার পিতা। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফালাম্মা রাউ আরিযাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিযুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফীহা আযাবুন আলীম। এখান থেকে আদ সম্প্রদায়ের ওপর যে আল্লাহ পাকের আযাব এসেছিল সেই আযাবের আলোচনা করা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সময় শেষ হয়েছে, আগামী আলোচনায় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন কারীম বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে আমাদের জীবনকে যেন আলোকিত করেন, আর অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।